رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أذكر درس الحديثة أمرا على سنة قربه جي مانوس جي مانوس كلن كامي جي مانوس بھالو كاج كورت چاہے شئ بھالو كاج بوت کی سمیتو نا کی پاپ پوریشن كاجر بوت كاجر بوتو دی کی গোনাগাথা মানে কয়েকটা না অনেক আছে, এই সম্পর্কে আমরা হাদিস থেকে জানব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহু বিহি আলিম, তোমরা যে কোনো ভালো কাজ করো না কেন আল্লাহ তাআলা তা জানেন। তিনি আরো বলেছেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বোঝা গেল কি ভালো অনেক বড় আছে এবং অনেক ছোট আছে। অনেক ছোট বলতে কত ছোট ভালো আছে? যারা পরিমাণ ছোট ভালো আছে, যারা পরিমাণ মানে অনু পরিমাণ বলতে পারেন, ধুলি কণা পরিমাণ বলতে পারেন, এত ছোট আছে, এত ছোট। এবং সরিষা দানা পরিমাণও বলা হয়েছে, সরিষা দানা পরিমাণও ছোট। ভালো কাজ আছে যে কাজ করলে মানুষ কাল কেয়ামতের দিনে দেখতে পাবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে কার জন্য করবে? আল্লাহর জন্য। আল্লাহর কোন লাভ হবে না? নিজের উপকার হবে। যে ভালো কাজ করবে সে নিজের উপকারের জন্য করবে, যে ভালো কাজ করবে সে ভালো কাজের ফল তার নিজের উপর বর্তাবে, আল্লাহর এতে কোনো উপকার নেই। আল্লাহর ইবাদত করলে আল্লাহর উপকার হবে না মানুষের নিজের উপকার হবে? মানুষের নিজের উপকার হবে। আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে সে সুখের জীবন পাবে, কিয়ামতের দিনে চিরস্থায়ী বা পরকালে গিয়ে চিরস্থায়ী সুখের জিন্দেগি লাভ করবে, সুখের জীবন লাভ করবে, এটা তার নিজের লাভ। এবার শুনুন, ভালো কাজ ভালো পথ বিভিন্নমুখী, সে ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন? আবু যর থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, সব থেকে শ্রেষ্ঠ আমল কি? হে আল্লাহর রাসূল আমাকে বলেছেন সব থেকে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি, প্রথমত হলো আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ। আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ। আর তারপরে কি? তার পথে জিহাদ করা। কুলত ফা আইয়ুর রিকাবি আফদল, কোন ধরনের গোলাম স্বাধীন করা, ইতাদার স্বাধীন করা সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা সামানা, যেটা তার মালিকের কাছে মালিকের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ এবং বেশি মূল্যবান। আপনি কম ক্রীতদাস মুক্ত করবেন, যার দাম বেশি, যার দাম বেশি সেটা ক্রয় করে যদি আপনি মুক্ত করে দেন আল্লাহর ওয়াস্তে, তাহলে সেটাই হচ্ছে সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো কাজ। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ফাইল্লাম আফআল রাসূলুল্লাহ, যদি আমি এইসব করতে না পারি, না জিহাদ করতে পারি, ইমান তো জরুরি তাই না? ইমান আনতে কষ্ট হয় না, কিন্তু জিহাদে কষ্ট আছে। আমি জিহাদ করতে না পারি এবং দানও করতে না পারি, বা পয়সা দিয়ে কোন গোলাম বা কোন ক্রীতদাস ক্রয় করে আমি স্বাধীন করতে না পারি, তাহলে আমি কি করব? তাহলে আমার ভালো কাজের উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুইনু সামিআন আও তাসনাউ লিআখরাক। শুনেন, আমাদের বাংলায় একটা কথা বলে, বসে থাকি না বেগার যায়, বলে না বসে থাকি না বেগার যায়, হয়তো বসেই আছি, একটা বন্ধু কিংবা কোন পাড়ার লোক কিছুটা কাজ করতে বললো, ফ্রিতে করে দিলাম, সমস্যা আছে? এখন পয়সা না পেলে আমরা বিনা লাভে তুলাও পাই না, আর লাভ পেলে লোহাও পাই, লাভ পেলে লোহা বহন করি আর বিনা লাভে তুলো বা তুলাও বহন করি না, এটা আমাদের নীতি, আমাদের নীতি। এখানে এক ভাইকে বললাম, ভাই বারবাদা লাইনটা, বারবাদা পানি পড়ে না, লাইনটা জাম হয়ে সাফ করে দেন, মিয়াও এতে পয়সা নেই যেহেতু, তখন আর এখন যদি বলা হয় বাথরুমটা পরিষ্কার করে দেন তো 10 টাকা রিয়াল দেবো লাভ দিয়ে, মনে করবেন না, আপনারা দেখেছেন অনেক সময় আপনারা প্রোগ্রাম দেখে থাকবেন টিভিতে, $20 মানুষ কিনা করছে, হ্যাঁ মানুষকে হাসাবার জন্য এই প্রোগ্রামটা করা হয়, তো $20 লাভ করার জন্য মানুষ এত নোংরা কাজ করছে, এত হাসির কাজ করছে, এমনকি সে প্যান্টটাও খুলে দিচ্ছে, কেন সে $20 পাবে বলে। মানুষ ডলারের জন্য, পয়সার জন্য, অর্থের জন্য বহু কিছু করতে পারে, কিন্তু বিনা অর্থে বিনা স্বার্থে সে কিছু করতে রাজি নয়, করবে না, ভালো কাজটা করবে না, পয়সা দিলে করবে, সব সময় তো পয়সা দিয়ে, ঠিক আছে পয়সা দিয়ে কাজ কর, কিন্তু কিছু কাজ তো আল্লাহর জন্য কর, আল্লাহর ওয়াস্তে কিছু কাজ করতে হবে, যে কাজে পয়সা পাওয়া যায় না সে কাজে কি করতে হবে, নেকির আশা করতে হবে যে আল্লাহ এহ কালে পেলাম না আমি যেন পরকালে তা পাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এসব করতে না পারো তাহলে এক কাজ করো, তুইম সানিআন, তুমি কোন কারিগরের সহযোগিতা করবে। আল্লাহ আকবার, দেখছেন ইসলামে কারিগরের কারিগরি এবং শিল্পের কত মর্যাদা, শিল্পের প্রয়োজন আছে না নেই, কামার কুমোর, হ্যাঁ এই ধরনের যত রকমের যারা মানে তৈরি করতে পারে, তুমি যন্ত্র তৈরি করতে পারে, যন্ত্র আবিষ্কার করতে পারে, তাদের তুমি সহযোগিতা করো। একজন ছুতো কাঠ মিস্ত্রি, সে অনেক কাঠের অনেক কিছু বানায়, তুমি তার সহযোগিতা করো। একজন কামার, সে লোহা থেকে অনেক কিছু বানায়, তুমি তার সহযোগিতা করো, ঠিক আছে। এটা হচ্ছে কি যে বিনা পয়সাতে তার সহযোগিতা করো, তাহলে তোমার কি হবে, সব হবে। অথবা যে কারিগর নয়, অকারিগর তার তুমি কাজ করে দাও, তার হয়ে তুমি বানিয়ে দাও, পারলে তুমি বানিয়ে দাও। তাহলে দেখুন ভালো কাজের পথ কত বেশি। আপনারা শুনে থাকবেন যে কোন কোন গ্রামে এমন এমন লোক আছে ভালো কাজ করে, যে কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকে, তবে হ্যাঁ তার নিজের কাজ থাকে সে আলাদা কথা, কিন্তু নিজের কাজ নেই, সে ভালো কাজ করার জন্য কাজ খুঁজে বেড়ায়। কাজ খোঁজার জন্য কি পায় জানেন, গ্রামের মহিলারা কলসি নিয়ে পানি আনতে যায় নদী দিয়ে, না হয় কোন কুয়া বা কল থেকে, দূর থেকে পানি নিয়ে এসে বাড়িতে রাখে। সেই ক্ষেত্রে সেই লোক গিয়ে বলে, মা তুমি এখানে দাও, আমি তোমার পানি টেনে দিচ্ছি, আছে এ কথা, আছে হাদিসে পানি ভরার কথা হাদিসে আছে। মোট কথা, যদি কেউ বলে যে আমি বসে থাকি না বেগার যায়, বসে থেকে লাভ কি? আর আপনারা জানেন যে মুসলমানদের কোন অবসর সময় নেই, হয় সে দুনিয়ার কাজে থাকে, না হয় আখেরাত কাজে, দুনিয়ার কাজে থাকে, তার নিজের কাজ নেই, বসে আছে, চলো ঠিক আছে তুমি যদি নফল ইবাদত করতে পারো তো করো, আর না হয় দুনিয়াদারির কাজে সহযোগিতা করো, তাতেও তোমার সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আর আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন দাউফতু আন বাদিল আমাল, হে রাসূলুল্লাহ যদি এটাও বলতে না পারি, এটাও করতে আমি দুর্বল হই, তাহলে আমি কি করব? একটার পর একটা ভালো কাজের পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। শেষ পথেও সাহাবী বলছেন, যদি আমি এটাও করতে না পারি, কোন কারিগরের সহযোগিতা করতে না পারি, তাহলে আমি কি করতে পারি? কারিগরের সহযোগিতা অথবা কারিগরি কাজ করে দেওয়া, আপনি বসে আছেন একটা কাজ করে দেন, একটা মসজিদের কাজ করে দেন, মানুষের কাজ করে দেন, একটা ভালো একটা ভালো কাজ করে দেন, তাহলে আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তাকুফু শাররাকা আনিন নাস, তুমি তোমার মন্দ থেকে, তুমি তোমার অনিষ্ট থেকে লোককে দূরে রাখবে, তুমি কোন মানুষের ক্ষতি করবে না, কারো উপকার করতে পারো না পারো ক্ষতি করো না, উপকার পারো না বলে অপকার করবে তা নয়, বরং উপকার করতে না পারলে ক্ষতি করো না, তাহলে এটাই হবে তোমার নিজের জন্য সাদকা স্বরূপ। আল্লাহ, ক্ষতি করো না, মানুষের ক্ষতি করো না, মানুষের ক্ষতি করলে গুনাহ হবে ঠিকই, আর ক্ষতি না করলে তোমার কি হবে, সাদকা স্বরূপ। তাকুফু শাররাকা আনিন্নাস ফাইন্নাহা সাদাকাতু মিনকা আলা নাফসিক, এ হলো কি সদকা, এ হলো সদকা স্বরূপ। সুতরাং বোঝা গেল কি, যে সদকা করা আপনি দান করার ক্ষমতা না রাখেন তাহলে পরে দান দান করার বিনিময়ে বা দান করার মধ্যে সব আছে, তার বিভিন্ন পথ বিকল্প পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অন্য এক হাদিসে আবু জারি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সদকা, তোমাদের প্রত্যেককে প্রত্যেক হাদিস দোয়ার তরফ থেকে করণীয় সাদকা আছে, আল্লাহ তাআলা তোমার বডি দিয়েছেন, শরীর দিয়েছেন, এই শরীরে শুকরিয়া আদায় করতে হবে। শরীরের শুকরিয়া আদায় কি? শরীরের মধ্যে যে হাতি জোর আছে, পড়া আছে 360 খানা জোর, তার মানে প্রত্যেক জোরের বিনিময়ে তার মানে 360 খানা সদকা তোমাকে করতে হবে। 1 টাকা করলে তো সদকা করো, কত টাকা করতে হবে ডেলি? 360 টাকা, মানে 360 টাকা কামাই নাই, প্রত্যেকে সদকা করবে। সাহাবারা বললেন তো সমস্যা কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি করে এত টাকা এত সদকা করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদকা শুধু টাকা পয়সাই নয়, শুধু খাবার সদকা করাই সদকা নয়, সদকা হলো কুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক তাসবিহ হলো সুবহানাল্লাহ বললেন কি হয়ে গেল, সদকা হয়ে গেল, শুধু সুবহানাল্লাহ বললেন সদকা হয়ে গেল, কুল্লু তাহমিদাতিন সাদাকা, শুধু একবার বললেন আলহামদুলিল্লাহ সদকা হয়ে গেল, কুল্লু তাহলিলাতিন সাদাকা, শুধু একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সদকা হয়ে গেল, কুল্লু তাকবীরাতিন সাদাকা, একবার বললেন আল্লাহু আকবার আপনার একটা সদকা হয়ে গেল, আমরুম বিল মারুফে সাদাকা, সৎকাজের আদেশ দিলেন কাউকে বললেন ভাই এটা করুন, সৎকাজ ভালো কাজের কথা বললেন কি হয়ে গেল সাদাকা, ও নাহিউন আনিল মুনকারে সাদাকা, কাউকে নোংরা জিনিস থেকে বাধা দিলেন সেটাও হয়ে গেল সাদাকা, পর সাদাকা হয়ে গেল। এইভাবে বহু সাদাকা আছে, ইউজিজিউ মিন যালিকা রাকাতানি ইয়ারকাউহুমা মিন আদ-দুহা, আর সব সাদাকা যদি নাও করতে পারো তাহলে তুমি যদি 4 দু রাকাত নামাজ করো তোমার সাদাকা হয়ে যাবে। আল্লাহ সাদাকা কত বড় উন্মুক্ত, এবং সাদাকার বিকল্প সাদাকা কত আছে, একে বলা হয় গরিবদের সাদাকা, যারা টাকা পয়সা ব্যয় করতে পারে না, অর্থ ব্যয় করতে পারে না, তাদের জন্য সাদাকা হলো কি, এইসব তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর আর সাদাকাদের আদেশ মন্দ কাজে বাধা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়ুহা, আমার কাছে উম্মতের আমল পেশ করা হলো মন্দ এবং ভালো, সবাই ভালো মন্দ এবং দুই আমলই আমার কাছে পেশ করা হলো, আমি দেখতে পাওয়া যায় তুফি মাহাতিনি আমালি হাল এজাই মত আনিস তারিখ, তার ভালো বান্দার যে সমস্ত ভালো কাজ রয়েছে তার মধ্যে একটা কাজ দেখতে পেলাম যে সে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিচ্ছে, কষ্টদায়ক জিনিস কাঁটা পাথর কাঁচ এইভাবে নোংরা জিনিস পড়ে আছে আপনি সেখান থেকে সরিয়ে দিচ্ছেন, এটা অনেকে ছোট কাজ মনে করে, অথচ এটাও হচ্ছে ইমানের সব থেকে ছোট শাখা। আমি দেখলাম নোংরা কাজ ভালো কাজের মধ্যে এটা এই যে রাস্তা থেকে সে কষ্টদায়ক জিনিস, একটা ডাল পড়ে গেছে রাস্তাতে সরিয়ে দেন, গাড়ি পার হতে পারছে না, একটা গাছ পড়ে গেছে সেটাকে সরিয়ে দেন, কিংবা এমন কোনো জিনিস পাথর পড়ে গেছে পাহাড় থেকে সরিয়ে দেন, কিংবা এমন কোনো জিনিস পড়ে গেছে যার ফলে রাস্তা চলাচল অসুবিধা হচ্ছে আপনি সরিয়ে দেন, কিংবা রাস্তার ফলে রাস্তা ভেঙে গেছে রাস্তাটাকে ঠিক করে দেন। এইভাবে মানুষের রাস্তা তৈরি করে দেওয়া, মানুষের চলাচল সুবিধা করে দেওয়া হচ্ছে একটা সদকা স্বরূপ, আর এটা হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত। আর খারাপ কাজের মধ্যে কি দেখলাম, ওয়াজাদতু ফি মাসাবি আমালিহা মুখা তাকুনু ফিল মসজিদ লা তুদফান, আর হয়তো অনেকে ছোট কাজ মনে করতে পারে যে আমি দেখলাম মসজিদে অনেকে থুতু কিংবা হ্যাঁ এটা কি বলে নাকের পোটা বা শ্লেষ্টা বা কাশি যে শ্লেষ্টা হয় শ্লেষ্টা যাকে বলে, অথবা আপনার থুতু মসজিদে ফেলা হয় অথচ তা দাফন করা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মসজিদ ছিল, যে কিছু ফেললে কি করা হতো দাফন করা হতো, তার মানে কি কিসের মসজিদ ছিল, মাটি কাঁকরের, মাটি কাঁকরের মসজিদ ছিল। বর্তমানে কি আমাদের দেশে সিমেন্টে বা টাইলের টাইলসের মসজিদটা সেখানে তো দাফন করা যাবে না, কি করতে হবে পরিষ্কার করে দিতে হবে, ধুয়ে দিতে হবে, না হয় মুছে দিতে হবে। আর সৌদি আরবে তো বুঝতে পারছেন কার্পেট বিছানো, আমার দেশে আছে কোন মসজিদ কার্পেট বিছানো মসজিদ, এই কার্পেট বিছানো মসজিদে এখানে কোন নোংরা থাকে তাহলে সেটা কি করতে হবে মুছে ফেলতে হবে। আল্লাহ আকবার, মসজিদ থেকে যদি একটা কুটা সরিয়ে দেন তাতে করে নাকি কমসে কম 10টা নাকি, শুধু মসজিদে আমেল আছে, মসজিদে ইমাম সাহেব, আমাদের তো ইমাম সাহেবের উপর নির্ভর করে, হ্যাঁ মিয়া বসেই বসেই খাচ্ছেন, এক মসজিদে ভাব দিতে পারেননি, বলে না বলে না গ্রামের সর্দার, গ্রামের সর্দার জামাতের সর্দার আছে হুজুরকে যার পেছনে নামাজ পড়বো তাকে এসে কি দেখায় সর্দারই দেখায় সর্দার সে, এই মিয়া আপনি তো বসেই আছেন সকাল থেকে একটু ভাব দিতে পারেননি, হ্যারিকেন যে গ্রামে কারেন্ট নেই সেখানে হ্যারিকেন দেওয়া হয় তাই না, হেরিকেরের কাজটা কালি হয়ে আছে, মিয়া কাজটা বুঝতে পারেনি, কাকে বাড়ায় যার পিছনে নামাজ পড়বো, যাকে আমরা ইমাম বলে, পেশ ইমাম, ইমাম মানে কি নেতা, যাকে আমরা শুধু নামাজের সময় আগে রাখি আর বাকি সব সময় পিছনে, শুধু নামাজের সময় আগে আর বাকি সব সময় পিছনে, গ্রামের কোনো কাজে, সামাজিক কোনো কাজে, রাজনৈতিক কোনো কাজে, কিংবা আরো অর্থনৈতিক কোনো কাজে, ইমাম সাহেব কোথায়, হুজুর মানুষ আমরা হুজুর মতো পিছনে বয়ে থাকে, আর শুধুমাত্র নামাজের সময় সামনে থাকে, তাকে এসে দাঁড় দেখায়, ভবক দেখায়, সরকারি দেখায় কে, যেহেতু তাকে বেতন দিয়ে রাখা হয়েছে, অথচ তার মাথা কিনে নেওয়া হয়েছে, কেন করলে না, যে উচিত হলো গ্রামের একটা লোক হবে যে লোক সবের উদ্দেশ্যে মসজিদ পরিষ্কার করার জন্য থাকবে, শুধু একটাই লোক কেন, সব লোকই চেষ্টা করবে যে আমি আজকে হেলিকপ্টারের কাজটা মুছে দেবো, নিজের প্রেস্টিজ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাস্টার, আমি অমক, আমি তমক, আমি কেন করবো, বাস এই কাজ একটা কাজ তোমারও করা উচিত, তুমি বলো লাস্ট সাহেব নাও, তোমারও করা উচিত সর্দার, তুমি সর্দার হচ্ছে লাস্ট সাহেব নাও, তোমারও করা উচিত, তো হুজুরকে ধমক দেওয়া বাদ দিয়ে সবের কাজটা তুমি করতে পারতে, তুমি পরিষ্কার করে দিতে পারতে, কিন্তু নিয়ম হয়ে গেছে এমন যে তাকে পয়সা দিয়ে রেখেছে, অতএব সে আমাদের চাকর, সে আমাদের চাকর, ব্যাটারি ছুটি পর্যন্ত পায় না, ছুটি পর্যন্ত পায় না, এক মাসে হয়তো কদিন ছুটি পায়, আর এই জন্যে বিবাহিত হওয়া সত্ত্বেও সে স্ত্রীর কাছে যেতে পারে না, এই জন্য অনেক জায়গাতে ইমাম সাহেব গ্রামে স্ত্রী নির্বাচন করে ফেলে, যদি গ্রামের না হয় অন্য গ্রামে, বরিগ্রাম থেকে যদি কোনো ইমাম আছে তাহলে তাদের অবস্থা করুন, এবং এর ফলে আলেম সমাজের দুর্নাম বদনাম, ইমাম সমাজের দুর্নাম বদনাম ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটা কিন্তু হচ্ছে জামাতের চাপের কারণে, যেহেতু জামাত তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেয় না বলেই তারা বাধ্য হয়ে ভুল পথে চলে থাকে। সুতরাং কাজ তার নয়, কাজ দিন প্রতারের কাজ শুধু ইমামের নয়, শুধুমাত্র হুজুরদের না, প্রত্যেক মানুষের দায়িত্ব আছে ভালো কাজ করবে, মসজিদে একটা মাত্র কোটা যদি সরিয়ে দেওয়া হয়, একটা মাত্র নোংরা দূর করে দেওয়া হয় দশটা স্বভাব, শুধু হুজুর নেবে তুমি পারবে না, তুমি হুজুরকে পয়সা দেওয়া আছে খালাস, আরে মসজিদে আমেল থাকলেও তোমার করা উচিত, বালাদিয়ার লোক থাকলেও রাস্তা যদি কোন ডিব্বা পড়ে থাকে, রাস্তা যদি কোনো পাথর পড়ে থাকে, তুমি বালাদিয়ার তো লোক আছে না, বালাদিয়ার লোক থাকলে কি হলো, তোমার শহরের কাজ তুমি খুব সব সফাই করতে থাকে, তুমি শহরের জন্য অন্ধপক্ষে রাস্তা থেকে ওই ওই ময়লা কিংবা ওই কষ্টদায়ক বস্তুটাকে, পাথরটাকে, কাঁটাটাকে সরিয়ে দাও, বালাদিয়ার লোক সে নিজের কাজ করবে, যদিও বালাদিয়ার লোক বসে থাকে ভালো কথা, বলছে বেতন পাচ্ছে বলছে সমস্যা কি, তুমি তো স্বভাবের কাজ করো, সুতরাং স্বভাবের কাজের মধ্যে এসব রয়েছে যে মসজিদ থেকে যদি আপনি ভালো ইচ্ছি বলে কোনো নোংরা দূর করে দেন তাহলে স্বভাব আছে, আর দূর না করলে কি আছে, যদি ইমাম সাহেব যেন ছেড়ে রেখে দেন থাকে, ইমাম সাহেব আছে তো কিংবা আমেল আছে তো ছেড়ে দেন, তাহলে এটা আপনার জন্য গোনার কাজ, আর এই গোনা আপনার জন্য জমা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আমি দেখলাম যে মসজিদে নোংরা রয়েছে অথচ সরাচ্ছে না, এটা হচ্ছে কি গোনার কাজ। বেশ, অন্য একটা হাদিসে একদল লোক বা একদল সাহাবা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসূর বিল উজুব, এটা হচ্ছে প্রতিযোগিতার হাদিস, ভালো কাজে প্রতিযোগিতা করতে হয়, নেক কাজে প্রতিযোগিতা করতে হয়, বাদশা কেন নেকি নেবে, আমি শুধু নেকি নেব, ইমাম সাহেব শুধু মসজিদে বসে বসে কেন নেকি নেবে, আমি শুধু আমিও নেকি অর্জন করব, এই বলে প্রতিযোগিতা। এখানে প্রতিযোগিতা কাদের মাঝে, কাদের বড়লোক ও গরিবদের মাঝে, ধনী এবং দরিদ্রের মাঝে প্রতিযোগিতা। গরিব সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসূর বিল উজুব, যারা মালদার যারা ধনী লোক তারা বেশি বেশি করে স্বভাব কামাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদের মতো স্বভাব কামাতে পারছি না, কি ব্যাপার, ইসাল্লুনা কামা নুসাল্লি, ওরা নামাজ পড়ে যেমন আমরাও পড়ি, অর্থাৎ এখানে সমান, ইয়াসুমুনা কামা নাসুম, ওরা রোজা রাখে আমরা রোজা রাখি, এটাও হয়ে গেলাম সমান, ওয়াতাসাদদাকুনা বিফাদলি আমওয়ালিহিম, তাদের অতিরিক্ত মাল তারা সদকা করে আমরা সেটা পারি না, তাহলে এই সদকাও সওয়াব তারা নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সদকা করতে পিছিয়ে থাকার ফলে সওয়াবে অনেক পিছিয়ে যাচ্ছি, জান্নাত তারা গেলে পরে জান্নাতের বহু উচ্চ মর্যাদায় তারা যাবে, আমরা কিন্তু পারবো না, যেতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুনা বিহি, আল্লাহ কি তোমাদের জন্য এমন কিছু জিনিস দেননি যার দ্বারা তোমরা সৎকার করবে, শোনো তোমাদের জন্য সৎকার হলো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক তাসবিহ হলো সাদাকা, কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক তাকবীর হলো সাদাকা, কুল্লু তাহমিদাতিন সাদাকা, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলা সাদাকা, কুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, আমরুন বিল মারুফ সাদাকা, সৎকাজের আদেশ করা সাদাকা, নাহিনাল মুনকার সাদাকা, আর নোংরা কাজ থেকে নিষেধ করা হলো সাদাকা, ওয়া ফি বুদ্ই আহাদিকুম সাদাকা, এমনকি স্ত্রী মিলন করাও হলো সাদাকা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফীহা আজর, সে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য স্ত্রীর কাছে যাবে, তাতে তার সব হবে? হে রাসূলুল্লাহ, এটা তোমার আসলে কথা, তাতে কি সব হবে? রাসূলুল্লাহ বললেন, রাআইতুম লাউ ওয়াদাআহা ফী হারামা কানা আলাইহি হিজর, কি মনে করো তোমরা, যদি ওই লোক কোন হারাম জায়গাতে গিয়ে নিজের কামনা বাসনা পূরণ করতো, গুনাহ হতো না? হতো না, গুনাহ হতো। সুতরাং ইযা ওয়াদাআহা ফিল হালালি কানা লাহু আজর, হালাল ভাবে সে যখন কামনা বাসনা পূরণ করবে, তার জন্য তার সওয়াব হবে। আল্লাহ, অন্য হাদিসে আছে, এমন কি যে খাবার তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, তার মানে তুমি একটা খাবার কিনে নিয়েছো, তুমি খাবে, তোমার স্ত্রীও খাবে, তাই না? সেই নিয়ত হবে কি শর্ত হলো কি, সওয়াবের নিয়ত থাকতে হবে। স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও, সে খাবার দেওয়াতেও তোমার সওয়াব আছে। এক গ্লাস পানি দিয়ে ঢেলে খাওয়ান স্ত্রীকে। সাধারণত আমাদের পরিবেশে, বাঙালি পরিবেশে, জানি না অন্য পরিবেশে মনে হয় নেই সম্ভবত, বাঙালি পরিবেশে বাঙালি বউ বধূরা স্বামী বাড়িতে এলে সঙ্গে সঙ্গে পাখা পানি, তাই না, করে দেয়, পানি ঢেলে দেয়। আচ্ছা, আপনার স্ত্রী যদি কোনো সময় বাইরে থেকে জলে পড়ে এলো কোনো কাজে, অনেকের বউ তো চাকরি করে, তাই না, কিংবা বাজার থেকে এলো, কিংবা কোনো মায়ের বাড়ি থেকে এলো, কোথেকে এলো, বাড়ি রোদে পুড়ে এলো, তারপরে আপনি যদি বাড়িতে বসে থাকেন, এক গ্লাস পানি তাকে ঢেলে দেন, সমস্যা আছে নাকি প্যাস্টিজে লাগবে? সমস্যা নেই। সেই ক্ষেত্রে যদি আপনি একটি গ্লাস পানি তাকে তুলে দেন, এটাও আপনার কি আছে, স্বভাব আছে, সৎকার স্বভাব আছে। সুতরাং বোঝা গেল কি, যে ভালো কাজের পথ কিন্তু সীমাবদ্ধ নয়, বরং ভালো কাজের পথ হচ্ছে উন্মুক্ত। আপনি যে কোনো, এমনকি নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার করেও আপনি স্বভাব কামাতে পারেন। কত দূরের কথা, কত দূরের কথা, এখানে বলা হয়েছে যে তিনটে টাকা আপনি যদি দান করেন, কোন টাকার দানের স্বভাব বেশি? একটা টাকা আপনি মিসকিনকে দিলেন, একটা টাকা আপনি গোলাম আদমকে মুক্ত করার জন্য দিলেন, আর একটা টাকা আপনার স্ত্রীর কোন খাবারের জন্য দিলেন, কোন টাকাটার স্বভাব বেশি? স্ত্রীর চিকিৎসার পেছনে আপনি ব্যয় করলেন, এটা আপনার ফরজ, তাই না? কিন্তু ফরজ হলে যে স্বভাব পাওয়া যাবে না তা নয়, ফরজ আপনি আদায় করবেন, যেমন ফরজ নামাজ আদায় করলে স্বভাব পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, তেমনি স্ত্রীর পেছনে আপনি আপনার ফরজ আদায় করছেন, তাতে আপনি কি পাচ্ছেন, সব পাচ্ছেন। এই হচ্ছে আল্লাহর করুণা, আল্লাহর রহমত আমাদের উপরে, যে আমাদেরকে এত স্বভাবের ব্যবস্থা করে দিয়েছেন। তবে শর্ত হলো কি, এগুলো জানতে হবে এবং স্বভাবের নিয়ত করতে হবে। স্বভাবের নিয়ত না করলে কিন্তু হবে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ভালো কাজ কোন কাজকে ছোট ভেব না, ভালো কাজ হলে যে কোনো কাজকে তুচ্ছ ভেব না, নেকির যে কোনো কাজকে তোমার তুচ্ছ ভেব না, রে মিয়া অযোগ্যতে কি হবে না, তুচ্ছ ভেব না। কারণ হলাও আন্তাল কা আফা কাবি ওয়াজহিন তালে, সব থেকে তুচ্ছ কাজ, ছোট্ট কাজ হলো তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করবে। আল্লাহ আকবার, আপনি আসছেন, আমি যাচ্ছি, আপনি দেখি হুজুর কেমন আছে, মুচকি একটা হাসলেন, এতে কি হয়, মুচকি হাসি আনে ফাঁসি, মুচকি হাসি কি করে নেয়, মন জয় করে নেয়, এই হাসির মধ্যে ফাঁসি লাগায়, এটা অবশ্য ছেলে মেয়ের ব্যাপার, কিন্তু বন্ধুত্ব যখন ভাইয়ে ভাইয়ে হবে কিংবা বনে বনে হবে, তখন সেই মুচকি হাসি কি হবে, সৎকার সমান স্বভাব হবে। মুচকি হাসি তারা অপরকে মন, অপরের মন জয় করা যাবে, আর আপনি বহু মানুষ আছে পাশ দিয়ে পার হয়ে যাবে, গোমরা মুখে যারা পথ চলে, গোমরা মুখে যারা রাস্তা চলে, তাদের মতো তুমি নাই বার হলে, গোমরা মুখে দেখবেন পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে, পার হয়ে গেল যে পাশ দিয়ে যাচ্ছে মুসলিম ভাই, সেটা সালাম দিচ্ছে, সালামের জবাবটা বেশি ভালো করে দিচ্ছে না, অথচ আল্লাহ তালা কিন্তু তুমি দাঁড়িয়ে যখন তোমার মুসলিম ভাই তোমাকে সালাম দেয়, তখন ভালো শুনে, ভালো ভাবে, যেমন ভাবে সালাম দিচ্ছ, তার থেকে ভালো শব্দে, ভালো ভঙ্গিতে তুমি সালামের উত্তর দাও, অথবা যেমন ভাবে সালাম দিয়েছে সেই রকম জবাব দাও। আল্লাহ রিদা পালন করলো না, আর মুখ মুসকে হাসি মুখে পালন করলো না, যখন কোনো ভাই হাসি মুখে সাক্ষাৎ না করে কিংবা সালামের জবাবটা না দেয়, তখন কোথাও না, হ্যাঁ না, যে কি মেয়া, হ্যাঁ কি ব্যাপার, আমি ব্যাংকের সামনে এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, সালাম আলাইকুম, জবাব দিল না। তারপরে আমার রাগ হয়ে গেল, ব্যাংকে ঢুকে ব্যাংকে ঘুরে এসে বললাম, কি ব্যাপার মেয়ে, আপনি সালামের জবাব দিল না কেন? সালামের আমি ব্যস্ত ছিলাম, তো আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ত ছিলাম আবার কি কথা, আপনি ব্যস্ত ছিলেন, কথা বলছিলেন, সালাম আলাইকুম সালাম বলতে কতক্ষণ সময় লাগতো আপনার? আমার প্রতি, আমি তার প্রতি কুধারণা করলাম, নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি তার প্রতি, তার ফলে সে আমার সালামের জবাব দিল না। অথচ সালাম দেওয়াটা সুন্নত, আমি যদি সালাম না দিতাম তখন আমার ধরতো হুজুর পার হয়ে গেল, সালাম দিল না। অথচ সালাম দেওয়াটা কি সুন্নত, আর জবাব দেওয়াটা কি ওয়াজিব। নিজের বেলায় নিজের পানে চাইনা শালি পরকে বলে দাবরা গালি, নিজের কথাটা ভাবছে না যে সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। অথচ আমি সালামটা না দিলে কি বলতো, যে দেখো হুজুর মানুষ সালাম দিল না, তুমি সালামে জবাব দিল না কেন? ভুল ধারণা সৃষ্টি হয়। এই ভুল ধারণা দূর করার জন্য মুসলমান ভাই যখন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে তখন সালাম সালাম আল কি যাকে বলে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হাসি মুখে করবে, আর এর ফলে কি থাকবে, আল্লাহর পক্ষ থেকে সওয়াব থাকবে। হাসির সওয়াব আলাদা আর সালাম আলাইকুম বলার সওয়াব আলাদা। আর সালাম আলাইকুম বললে কত সওয়াব হয় বাচ্চা? দশটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে করা যাব হয় 20টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে করা যাব হয় 30টা। আল্লাহু আকবার, এ সওয়াব আলাদা আর হাসির সওয়াব আলাদা। মুটকি হাতে আপনি আপনার ভাইকে দেখালেন, এর সওয়াব হচ্ছে আলাদা। সুতরাং সওয়াব সওয়াব সওয়াবই কি সওয়াব, সব কিছু সওয়াব যদি আপনি করতে পারেন এবং নেকির আশা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامه من الناس عليه صدقه। ওটা আপনাকে প্রথমেই বলা হয়েছে ওই হাদিসে যে প্রত্যেক হাদিস দূরের তরফ থেকে এক একটা করণীয় সদকা আছে, তার মধ্যে এখানে বাড়তি কয়েকটা কাজ আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। তা আদিলু বাইনা ইসনাইন সাদাকা, দুজনের মাঝে ইনসাফ কায়েম করা, মিটমাট করে দেওয়া, মীমাংসা করে দেওয়া, সন্ধি স্থাপন করা, এটা কি সাদাকা। দুই ভাইয়ের ঝগড়া চলছে, ঝামেলা চলছে, দুজনের মাঝে কোনো সমস্যা চলছে, এই দুজনের মাঝে যদি মিটমাট করে দেন, সন্ধি করে দেন, এটা কি হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে। এখন এই কাজের জন্য আপনার মিথ্যা বলা যায়, সন্ধি স্থাপন করার জন্য মিথ্যা বলা যায়, এটা আপনি মিথ্যাও বলতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে যখন আপনি এই কালটা যখন ব্যবহার করবেন, উভয়ের মাঝে যখন সন্ধি স্থাপন করবেন, এই সন্ধি স্থাপন করা তো আপনার কি আছে, সাদাকা আছে। তারপরে ওয়াতুইনুর রাজুল ফি দাবাতিহি, তার সওয়ারির ব্যাপারে তোমার ভাইকে সাহায্য করবে। তার হয়তো সওয়ারি নেই, আপনি আপনার সওয়ারিতে চাপিয়ে নিলেন, সে হয়তো মাল হাত থেকে আসছে, ও বাড়ি মাল নিয়ে আসছে, আপনি হয়তো গাড়ি নিয়ে আসছেন, সাইকেল নিয়ে আসছেন কি মোটর সাইকেল নিয়ে আসছেন, আপনি তাকে গাড়িতে তুলে নিলেন, এটা কি হবে, সাদাকা স্বরূপ হবে। তাহমিলুহু আলাইহা আও তারফাউহু আলাইহা মাতাউহু সাদাকা, ওয়াল কালিমাতুত তাইয়িবাতু সাদাকা, ভালো কথা বললে সেটা হলো সাদাকা। একটা ভালো কথা বলো, মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন তক ঝক করে না, কর্কশ ভাষায় না, মধুর ভাষাতে যখন কথা বলবে তার জানটা পড়বে, মাশা আল্লাহ হুজুর আমাকে এই কথা বললো, কিংবা মাশা আল্লাহ জাইনুল ভাই এত সুন্দর কথা বললো, হ্যাঁ উপদেশ ইত্যাদি যে কোনো কথাটা ভালো কথা বললে সেটা কি হয়ে যায়, সাদাকা হবে। কুল্লি খাতওয়াতিন তামশিহা ইলা সালাতে সাদাকা, মসজিদের দিকে নামাজের দিকে প্রত্যেক পদক্ষেপ হবে সাদাকা। আল্লাহ আপনার বাড়ি থেকে যদি মসজিদ পর্যন্ত 100 কদম চলতে হয়, 100 পদক্ষেপ করতে হয়, সাদাকা পাঠা হবে, 100টা সাদাকা হয়ে যাবে। তবে কি বললাম, সওয়াবের নিয়ত রাখতে হবে। বাড়ি থেকে আপনার মসজিদ পর্যন্ত যদি 100 কদমের পথ হয়, 100 পদক্ষেপ করলে আপনার সাদাকা স্বরূপ হবে। তুমি তুলাদা আনিস তারিখে সাদাকা, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূর করে দিলে সেটাও সাদাকা হবে। তারপর অন্য এক হাদিসে আরো বলা হয়েছে 360 জনের কথা, আলা সিদ্দিন ওয়া তারাজমিয়া মাসাল ফামান কাব্বারাল্লাহ ওয়া হামিদাল্লাহ ওয়া হামদাল্লাহ ওয়া সাব্বাহাল্লাহ আও নাহা আন মুনকার عدد الستين ثلاثمية فإنه يمشي يومئذ وقد زحزح نفسه عن النار যে এই পরিমাণ তাসবিহ তাহলিল পদক্ষেপ হাসি ইত্যাদি নিয়ে মোটামুটি 360 খানা যদি সারা দিনে করতে পারে, তাহলে সে সেই দিনকার জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। সারাদিনের ভিতরে আপনাকে 360 খানা এই শ্রেণীর কাজ করতে হবে, যে কোনো কাজ। মনে করুন 10 বার সুবহানাল্লাহ বললেন, 10 বার আলহামদুলিল্লাহ বললেন, তার 10 বার কারোর সঙ্গে মুখ হাসি মুখে সাক্ষাৎ করলেন, কাউকে আপনি গাড়িতে তুলে নিলেন, কারো আপনি সহযোগিতা করলেন, কারো কষ্ট দূর করলেন, ইত্যাদি ইত্যাদি মিলে 360 খানা যদি করেন সারাদিনের ভিতরে, তাহলে আপনি সেদিনকার জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদে আওরা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুযুলান কুল্লামা গাদা আওরা। বান্দা যখন মসজিদে যায় সকালে অথবা সন্ধ্যায়, মসজিদে যায় কি জন্য? কি জন্য মসজিদে যায়? নামাজের জন্য। মসজিদে যায় নামাজের জন্য। যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে যায়, তার জন্য আল্লাহ মেহমানের উপকরণ প্রস্তুত করেন, সে জন্য আল্লাহর মেহমান। মসজিদে গেলে সে কি হয়? আল্লাহর মেহমান হয়। আল্লাহ তাআলা মেহমানের যে সাজ সরঞ্জামের দরকার তাই প্রস্তুত করেন, যখনই সে যেখানে যায় তখনই তার জন্য মেহমানীয় উপকরণ প্রস্তুত করা হয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া নিসাল মুসলিমাত, এবার হচ্ছে মহিলাদেরকে, হে মুসলিম মহিলারা, লা তাহকিরান্না দারাতান লিজারাতিহা, কোন প্রতিবেশী যেন তার প্রতিবেশী মহিলাকে অবজ্ঞা না করে। তার মানে প্রতিবেশী হিসাবে কিছু অনেক হক আছে, তো সাদকা স্বরূপ দান স্বরূপ কি করতে হয়? আসলে প্রত্যেক দান চায় প্রতিদান, আর প্রত্যেক দানে বাড়ে মহাব্বত, ভালোবাসা। এই জন্য প্রতিবেশীর উচিত প্রতিবেশীর সাথে লেনদেন করা। তো মুসলিম মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপদেশ দিচ্ছেন যে তোমরা প্রতিবেশী মহিলার কাছে কিছু হাদিয়া পাঠাও, কিছু উপহার পাঠাও। কোন উপঢৌকনকে তুমি তুচ্ছ মনে করো না, কোন হাদিয়াকে তুমি তুচ্ছ মনে করো না, যদিও ছাগলের খুর হয়। ছাগলের খুর তো দেখেছেন, ছাগলের খুর রান্না করেছেন আপনি, সেই ছাগলের খুর তুচ্ছ জিনিস, কেউ খাবে না খাবে, সেই তুচ্ছ জিনিস হলেও কি করো? তোমার প্রতিবেশীকে দিয়ে পাঠাও। এমন কি হাদিসে আছে, যখন তুমি মাংস রান্না করবে, গোস্ত রান্না করবে, তখন তাতে কি করো? ঝোল বেশি করে দাও। এই ঝোলটা যদি গোস্ত দিতে না পারো, কমসে কম একটু ঝোল যদি প্রতিবেশীকে দাও, তাদের তারা খুশ হবে, আর তা হবে তোমার সরকার। লজ্জা ছিল তা হলো ইমানের একটা অংশ। লজ্জা আপনি কাকে করবেন? সব থেকে লজ্জা কাকে করতে হয়? আল্লাহকে করতে হয়। আর মানুষকে লজ্জা করতে হয়, তাই না? মানুষকেও লজ্জা করতে হয়। লজ্জাশীলতা হচ্ছে ইমানের একটা অংশ, নির্লজ্জতা হচ্ছে নির্লজ্জতা। আর ইমান মুমিনদের মধ্যে নির্লজ্জতা থাকতে পারে না, লজ্জাহীনতা থাকতে পারে না, বেহায়ামি থাকতে পারে না। নির্লজ্জতা বহু বহিঃপ্রকাশ আপনি দেখে থাকবেন, যেগুলো কোনো মুমিন দ্বারা হতে পারে না। কোনো মুমিন মহিলা নিজের শরীর কাউকে দেখাতে পারে না, কারণ হচ্ছে নির্লজ্জতার পরিচয়। কোনো পুরুষ তার জাং বার করে বা এই নাভির নিচের অংশ বের করে ঘুরে বেড়াতে পারে না, কারণ এটা হচ্ছে নির্লজ্জতার পরিচয়। কোনো মুসলিম দেওয়ালে নোংরা লেখা লিখতে পারে না, বাথরুমের ভিতরে দেওয়াল দেখেছেন নোংরা নোংরা লেখা কত লেখা থাকে, এতে নির্লজ্জতার পরিচয়। কোন মুসলমান এইভাবে সিগারেট টানছে, আপনার মুখের উপরে ছাড়ছে, জানে যে সিগারেট খাওয়া হারাম, তার সত্ত্বেও সে সিগারেট কি করছে? আপনার মুখে ছাড়ছে, এতে নির্লজ্জতা এবং বেহায়ামি। তারপরে বন্ধুত্ব করেছে এক মেয়ের সঙ্গে, তার তাকে নিয়ে পার্কে হাতে ধরে বেড়ে লাইন ধারে রাস্তার ধারে হাতে ধরে ধরে বেড়াচ্ছে, লোককে দেখাচ্ছে পেয়ার কিয়া, তো ডাল না কিয়া, হ্যাঁ বলছে পেয়ার, ভালোবাসাটাকে অধিকার, ভালোবাসা তো ভুল না, দিয়ে হাত ধরে ধরে হ্যাঁ পার্কে ঘুরে বেড়াচ্ছে, সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে। এ হচ্ছে নির্লজ্জতা। আরো এর প্রত্যেকে আরো নির্লজ্জতা আছে যেটা আপনারা জানেন। সুতরাং এসব হচ্ছে নির্লজ্জতার বহিঃপ্রকাশ। কোন মুসলমানের মাঝে নির্লজ্জতা থাকতে পারে না, এই মুমিনের মাঝে নির্লজ্জতা থাকতে পারে না, কারণ ইমান ইমানের একটা অংশ হলো, ইমানের একটা শাখা হলো কি? লজ্জাশীলতা, লজ্জাহীনতা বেঈমানের অংশ। হাদিসে অন্য একটা কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা মা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ইশতাদ্দা আলাইহি আতাস, এখানে লোকের কথা বলা হয়েছে, অন্যান্য বর্ণনাটা আছে যে বানি ইসরায়েলের একটা বেশ্যা, বেশ্যা মানবে না খারাপ মেয়ে, খারাপ তাই না, কিন্তু এই বেশ্যার মধ্যে কুফরি বা শিরিক ছিল না, প্রধান সে বেশ্যা হলেও তার মধ্যে কুফরি বা শিরিক ছিল না, তবেই তার এই ফজিলত পাওয়া যাবে যেটা বলা হচ্ছে। সেই মহিলা পথ চলছিল, পথের ধারে তার খুব পিপাসা লেগেছিল, সামনে একটা কুয়া পেল, সেই কুয়াতে নেমে সে পানি পান করলো, কুয়াতে নেমে মানে বুঝতে পারছেন সেই কুয়া আর কি, এখন বাঁধানো কুয়া সেদিকে কমই থাকতো, মানে মাটিতে নেমে সেখানে কষ্ট করে নেমে পানি তোলা যেত, সেখানে নেমে সে পানি পান করলো, উঠে এসে দেখছে একটা কুকুর, তাই তারা মিনাল আকাশ, পিপাসায় পিপাসাপ্ত হয়ে সে পানি খাওয়ার জন্য ওই ভিজে মাটি চাচ্ছিল, তার কত পিয়াস লেগেছে তাকে, সে ভাবলো যখন আমাকে পিপা পিয়াস লেগেছিল, পিপাসা লেগেছিল, সেরকম এটাও লেগেছে, সুতরাং সেই কুকুরটার প্রতি তার দয়া হলো, সে আবার কুয়োতে নামলো, কুয়োতে নেমে তার মোজা পানিতে ভর্তি করলো, মোজা শুনে অনেক অবাক হবে যে মোজাতে কি করে পানি দেখা হয়, ঘের মোজা চামড়ার মোজা, খুব চামড়ার মোজা, আমাদের বাংলার ছাত্ররা জিজ্ঞাসা করে যে হুজুর মোজা দেওয়া কি করে পানি, মোজা মানে চামড়ার মোজা, হ্যাঁ চামড়ার মোজাতে পানি ভরে এভাবে দাঁতে ধরে তারপরে এইভাবে ওপরে উঠে এলো, দিয়ে সে মোজা থেকে পানি নিয়ে কুকুরটাকে পান করালো, তারপরে আল্লাহ তালা তার কৃতজ্ঞতা, তার ওই গুণগ্রাহিতা স্বীকার, তার মানে সে কৃতজ্ঞতা স্বীকার করলেন বা গুণগ্রাহিতা স্বীকার করলেন, করার পর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন, কিসের মেয়ে সে বেশ্যা মেয়া হওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করা হতো, সব কি যেহেতু ক্ষমা পাওয়ার সব হলো ইমান, ইমান ছাড়া ক্ষমার কোন উপায় নেই, আপনারা জানেন শিরিক থাকলে ক্ষমা হবে না, কুফরি থাকলে ক্ষমা হবে না, সুতরাং এর মধ্যে কুফরি ছিল না শিরিক ছিল না, কিন্তু পাপ করতো, সে কি করতো বেশাগিরি করত, তা সত্ত্বেও আল্লাহ তাআলা শুধুমাত্র এই কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ ক্ষমা করে দিলেন, কারণ যদি মানুষের প্রতি দয়া করেন যদি সে কাফের হয়, কাদের প্রতি দয়া করে ঝামেলে যাবে না, অবশ্যই যদি জানোয়ারের প্রতি দয়া করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন তাহলে মানুষের প্রতি দয়া করলে কি ক্ষমা করবে না, অবশ্যই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা ফিল বাহাইমি আজরা, জানোয়ার জন্তু পশুর সাথে সদ্ব্যবহার করলে ভালো ব্যবহার করলে তাদেরকে তাদের প্রতি কোনো যদি সদাচরণ করা হয় তাদেরকে সওয়াব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি কুল্লি কাবিদিন নাতবাতিন আজর, প্রত্যেক জন্তু জলজন্ত প্রাণী প্রত্যেক জলজন্ত প্রাণীর পিছনে তোমাদের সওয়াব আছে, সুতরাং বোঝা গেল কি যে প্রত্যেক জীব জীবে প্রেম করে যেজন বলা হয়েছে না, জীবে প্রেম করে যেজন সেজন সেদিক সে ঈশ্বর, এই অর্থে ঠিক আছে, কিন্তু প্রত্যেক জীব মানে ভগবান নয়, প্রত্যেক জীব মানে ভগবান নয়, জীবে প্রেম করে যেজন সেজন সেদিক সে ঈশ্বর, মানে জীবের যদি সেবা করা হয় তাহলে ভগবানের সেবা করা হয়, এই কথা এই অর্থে ঠিক আছে, যদি কেউ জীবের প্রতি দয়া করে তাহলে আল্লাহ তাকে, আসলে আল্লাহকে যদি আপনি কিছু দান করেন জীবের জীবকে কিছু দান করেন তাহলে আল্লাহকে দান করা হয় তাই না, কি এখন একটা হাদিস আছে না মুসলিম শরীফের হাদিস কি আছে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন এ বান্দা আমি তোর কাছে খাবার দিয়েছিলাম তুই আমাকে খাবার দিসনি, ভিয়া রব্বুল আলামিন আপনি আপনার রব্বুল আলামিন আপনাকে আমি খাবার দেবো কিভাবে, আল্লাহ বলবেন অমুক বান্দা যখন তোর দরজায় দাঁড়িয়ে খাবার চেয়েছিল তুই তাকে দিসনি, তুই যদি তাকে দিতিস তাহলে আজকে আমার কাছে পেতিস, বোঝা গেল কি যে আসলে কি হয় আল্লাহ তাআলা নিজে বলছে যে আমি খাবার চেয়েছিলাম, অথচ আল্লাহ তাআলা কি খাবার চান মানুষ, তাহলে মানুষকে খাবার দেওয়া হলে আল্লাহকে খাবার দেওয়া হয়, আল্লাহ কি খান না মানুষই খায়, এ বান্দা আমি তোমার কাছে অমুক দিন পিপাসিত হয়ে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি পান করাওনি, বান্দা অবাক হয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন তুমি তো রব্বুল আলামিন তুমি সারা জাহানকে পানি পান করাও খাওয়াও তুমি পানি চাইবে এটা কি কথা, অমুক বান্দা যখন তোর কাছে পানি চেয়েছিল পানি থাকা সত্ত্বেও তুই তাকে দিসনি তুই তাকে দিতিস তাহলে আজ আমার কাছে দেখিস, আবার আল্লাহ তালা বলবেন এ বান্দা আমি একদিন অসুস্থ ছিলাম তুই আমাকে দেখা করে আমাকে সান্ত্বনা দিয়েছিলি রব্বুল আলামিন আপনি অসুস্থ এই কি কথা, আমার অমুক বান্দা তার বাড়িতে অসুস্থ অবস্থায় পড়েছিল, তুই যদি তাকে দেখা করে জিজ্ঞাসাবাদ করতিস, কুশল জিজ্ঞাসা করতিস, তাহলে তার সব তুই আজ আমার কাছে দিতিস। দেখেন, তাহলে বুঝে গেল কি, যে প্রত্যেক জীব, প্রত্যেক মানুষের পিছনে আমরা যদি কোন নিজেদের সৎ কাজ বা সাদকা ব্যয় করি, তাহলে তার সব কাছে আছে, আল্লাহর কাছে আছে। মানুষের উপকার করলে তার সব কোথায় পাওয়া যাবে, আল্লাহর কাছে। জীবের প্রতি দয়া করলে আল্লাহ তারা তার সব দেবেন, এবং তারই বদৌলতে, তারই ওসিলাতে আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই জন্য বলা হয় যে রবের রাখি বখশিসকে লিয়ে কুছ বাহানা চাইয়ে, তার মানে রবের ক্ষমার জন্য কোন একটা বাহানা চাই। কোন একটা বাহানা হলে কি হয়ে যাবে, আল্লাহ তালা ক্ষমা করে দেবে। একটা ডাল পড়েছিল রাস্তাতে, রাস্তা ডাল ছিল, সে পাতি ছিল, রাস্তা থেকে ডালটা সরিয়ে দিল, তার ক্ষমা হয়ে গেল। তো বললাম ক্ষমার জন্য কি শর্ত হচ্ছে, ঈমান। তারপর অন্যায় খালিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযু, যে ব্যক্তি উযু করলো সুন্দর রূপে উযু করলো, উযু করা সুন্দর রূপে উযু করা উযু কি না, উযু করা অনেকে দেখবেন পানি এভাবে নিয়ে তিনবার এভাবে নিয়ে তারপর শেষকালে একবার এই করে দিল, বলে তিনবার হাত দেওয়া হলো, তিনবার হাত দেওয়া হলো না। আপনারা যদি বলা হয় যে তিনবার সানাইয়ে যেতে হবে, দিয়ে একবার গেলেন পান্ডা পর্যন্ত, আর একবার গেলেন ওই যে মানবতা সাবানা পর্যন্ত, তৃতীয়বার সানাইয়া গেলেন হলো, তিনবার পান্ডা গেলাম, কেউ মানবে? হায় হায় হায়। আল্লাহ বলছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার তিনবার হোক, তা আমরা চালাকি করে কি করি, এরকম করে নিয়ে শেষকালে কথাটা এভাবে বলায়, এটি খাবে নাকি তিনবার? আমি কি বলতে চাচ্ছি, যে উজু, যে ব্যক্তি উজু করলো এবং ভালো রূপে উজু করলো, উজু করলো শুধু না, ভালো রূপে উজু করলো, পরিপূর্ণ রূপে উজু করলো, বিশেষ করে শীতের দিনে কষ্ট হয় তাই না, অনেকে মুখে পানি খাটায় না, এমনি নিয়ে তারপরে মুছে দেয় না, এই চালাকি চলবে না, চালাকি না, ভালো রূপে যে উজু করবে। আসল জুমুআ, তারপরে জুমার নামাজের কথা হচ্ছে এখানে, সে জুমার নামাজে আসবে, এখানে একটা দেখে অনেক সব আমরা কি করি, অবহেলায় নষ্ট করে দিই। জুমার দিনে ভালো করে উজু করবেন কোথায়, বাড়িতে, মসজিদে আসবেন, আগে আগে আসবেন, এসে খতিবের কাছাকাছি হয়ে খতিব যা বলছে কান করে শুনবেন, আপনি বুঝেন চাই না বুঝেন, কমসে কম কি বলবো, হুজুর বাড়িতে সত্য আমি কি বুঝবো বাংলাতে, ঠিক আছে, যখন দোয়া হয় তখন দোয়া আমিন বলুন, আর যখন রাসূলের নাম শুনবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন আপনি কি বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়ুন, কান করে শুনুন, ওয়া আনফাতা, এবং চুপ থাকে, চুপ থাকে মানে কথা বলে না, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যে পাপ করেছিলেন সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবেন, শুধু তাই না, ওয়া যিয়াদাতু সালাসাতি আইয়াম, আগামী সোমবার পর্যন্ত পাপ আপনার মাফ, শনি রবি সোম, যিয়াদাতু সালাসাতি আইয়াম, তিন দিন বেশি পাপ আপনার ক্ষমা করা হবে। আর এই জন্যই কিছু ভাই আছেন যারা জুমার নামাজ পড়েন, আর পাঁচ সপ্তাহের নামাজ পড়া দরকার নাই, হুজুর এক সপ্তাহ যা পড়লাম খালা, আর এই জুমা পড়তে গেলে তো সব মাফ হয়ে যাবে, তোমার জুমা পড়ি না, এই জন্য আমরা আজ কি নামাজ পড়ি, নামাজ তিন প্রকার আছে না, আজ কি খাটকি 360 কি, আজ কি নামাজ মানে কি, এই জুমার নামাজ, এই আট দিন অন্তর অন্তর বা সাত দিন পর পরে একদিন নামাজ আছে, নামাজ পড়লে আল্লাহ রসুল তো বলেছেন সমস্ত গোনা মাফ হয়ে যাবে, সুতরাং আমরা কেন পাপে হব, বহু হাদিস আছে যারা তালাক তারাই চালাকি করতে চায়, চালাকি খাটবে, কারণ এই হাদিসে আছে, এই হাদিসে আছে যে এক জুমা থেকে অন্য জুমা পড়লে জুমার মাঝে মধ্যবর্তী সমস্ত গোনা মাফ হয়ে যাবে, সব কি থেকে বেঁচে থাকলে তবে, তাহলে বুঝু কোন কোন গোনা মাফ হবে, সাগিরা গোনা মাফ হবে, কাবিরা গোনা, আর নামাজ ত্যাগ করলে সাগিরা গোনা না কাবিরা গোনা, হায় হায় বলছি পাঁচ ওয়াক্তের নামাজ আমি ছেড়ে দেবো, যে জুমার নামাজ করবো, তাহলে পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে যে সাগিরা গোনা করবে, কাবিরা গোনা করলে যে জুমার নামাজ করে সব মাফ হয়ে যাবে, এত বড় চালাকি কোথায় পেয়েছো, আল্লাহর সঙ্গে চালাকি, সুবহানাল্লাহ, এরা ভাবে একদিন টুপি লাগিয়ে সুরমা লাগিয়ে আতর লাগিয়ে রুমাল লাগিয়ে হ্যাঁ হজ করে কি বলে সৌদি থেকে কাজ করে গেছে সৌদি আরবে রুমাল নিয়ে গিয়ে সুন্দর করে রুমাল লাগিয়ে মসজিদের প্রথম কাপড়ে এসে বসে নামাজ পড়লাম তারপরে পাঁচ বছর নামাজ পড়লাম না অনেকে শুধু রমজানের নামাজ পড়ে শুধু রমজানের নামাজ পড়ে রমজান মাসে যতদিন রোজা ততদিন নামাজ বাকি নামাজ নেই ফলে ভাবে কি দেখাল এক রমজান থেকে অন্য রমজানের সমস্ত গোনা মাস কিন্তু আল্লাহ তালা সঙ্গে এ চালাকি চলবে না সুতরাং খেয়াল রাখতে হবে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে তবে আপনার এই এই গুনাহ ছোট গুনাহ মাফ হবে আর এই হাদিসে শেষ আছে আমার সুস্থ রহমান বলছেন ওমান মাসাল হাফা ফাকাদ লাগা যে ব্যক্তি জুমা পড়তে গিয়ে কাপড় স্পর্শ করবে যে প্রথমেই বললাম আল্লাহ নবীর যুগে মসজিদ কি ছিল মাটি এবং কাপড়ের ছিল এবার জুমার নামাজ পড়তে গেছেন জুমার নামাজে বিভিন্ন আদব আছে তার মধ্যে একটা আদব কি এমন এমন চুপচাপ থেকে খুতবা শুনবেন যে আপনার মুখ যেমন চুপ রাখবেন তেমনি আমরা হাতকেও চুপ রাখবেন হাতকে খবরদার অসংগত অপ্রাসঙ্গিক কিংবা কোন মানে মুদ্রাগ্রস্ত অনেকে থাকে অনেকে দেখবেন এইভাবে হ্যাঁ এভাবে দাগটা নেই তাই না মাটি হলে দাগটা নেই কার্পেট হলে কার্পেট দাগটা নেই কেউ আবার ফুল আঁকে হ্যাঁ কেউ নাক খোঁটে কেউ হচ্ছে মিসওয়াক করে তাই না এসবগুলো হচ্ছে ফালতু কাজ ফালতু কাজ করলে যে ব্যক্তি কাপড় স্পর্শ করলো সে যেন ফালতু কাজ করলো ফালতু কাজ করার মানে হচ্ছে তার জুমা বাতিল হয়ে গেল তবে হ্যাঁ জোহরের নামাজ তার শুধু কাপড়টা স্পর্শ করলে তার জুমা বাতিল হয়ে গেল সুতরাং বোঝা গেল কি যে জুমা পড়তে গিয়ে কোন রকম ফালতু কাজ করা যাবে না এমনকি যদি ছিকি মারে কেউ তার জবাবেও হ্যাঁ আলহামদুলিল্লাহ বলিয়া হম কালাইতে বলা যাবে না তারপর আপনার যদি সালামের জবাব দেওয়া যাবে না তারপরে আপনার অনেকে যে কি করে আঙুল ফোটায় হবে এভাবে আঙুল ফোটায় তাই না তারপর আঙুলকে এভাবে করে রাখে চলবে চলবে না তারপরে কেউ হাঁটু দুটোকে তুলে এইভাবে হাঁটু দুটো এইভাবে তুলে কি করে এভাবে জড়িয়ে ধরে বসে এ বসাও নিষেধ জুমার নামাজ পড়তে গিয়ে আর কারোর সঙ্গে কথা বলাও নিষেধ যেমন আপনাদেরকে আগে বলেছি কেউ যদি কথা বলে তাকে চুপ বলাও নিষেধ তাকে চুপ বলাও নিষেধ তারা সেই ঈদের মাঠে নামাজ পড়তে তিন বন্ধুর মতো হয়ে যাবে তিনি তিন বন্ধু নতুন প্যান্ট শার্ট পরে গেছে দিয়ে যেমনি লুকু করছে এটা করতে গেছে ফট করে একজনের প্যান্টের সেলাই খুলে গেছে কেটে গেছে তখন বলছে বন্ধুকে বলছে সালাম দর্জিকে বললাম ভালো করে একটু ঘেরা ঘেরা করবি টাইট করে দিয়েছে আমার প্যান্টটা ছিঁড়ে গেল তখন পাশের বন্ধু বলছে এই নাম বলতে কথা বলতে হয় নাকি তখন তার পাশের বন্ধু বলছে তুই তো বললি তার নামাজটা ভালো হলো তিনজনেরই নামাজ কে হয়ে গেল বাতিল হয়ে গেল সুতরাং জমা পড়তে গিয়ে খোতবা চলাকালে কারোর সঙ্গে কথা বলা যাবে না আর কেউ কথা বললে তাকে চুপ করতে বলা যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন পরের কথা পড়ে আসলাম নবীন মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম